أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو اللار نامي قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا بولو أمار پتی اوحي پريتو ہوئي اچھ جي جن دير اكتی دول منجوك شاكر سربون كوريا چھ ايبن بولي اچھ أمرا تو ایک بشوئي کر قرآن سربون كوريا چھ يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا جاها شرطيك بطن اكدش کري فلے امرا ايهات بشا ستحپن کريا چھ امرا ککنو اما در پرتی بالو کر کنو شرق ستیر کري بنا وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا ايبن نشجوئي شموچو اما در پرتی بالو کر مرجدا تینی گروهن کرن نای کنو پتنی ايبن نا کنو شمتان وأنه كان يقول سفيهنا على الله شططا ايبن آرو اي جي اما در مدو کر نربودر اللر شمونده اتی عباستب اکتی کری تو وأنا ظننا أن لن تقول الإنس والجن على الله كذبا اتچو امرا منی کری تام مانوش ايبن جين اللر شمونده ککنو مِتّا عرب کری بنا وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا آرو اي جي كتبه مانوش كتوك جينر شرن لئتو فالي وهر جندر آتم بريتا بڑايا ديتو وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا آرو اي جي جينر بوليا چلو তোমাদের মতো মানুষও মনে করে যে মৃত্যুর পর আল্লাহ কাহাকেও পুনরুত্থিত করিবেন না এবং আমরা চাহিয়াছিলাম আকাশে তথ্য সংগ্রহ করিতে কিন্তু আমরা দেখিতে পাইলাম কঠোর প্রহরী ও উল্কা পিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ فَمَنْ يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا رَصَدًا আর পূর্বে আমরা আকাশের বিভিন্ন ঘাটেতে সংবাদ শুনিবার জন্য বসিতাম কিন্তু এখন কেহ সংবাদ শুনিতে চাইলে সে তাহার উপর নিক্ষেপের জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিণ্ডের সম্মুখীন হয় وَأَنَّا لَا نَدْرِي أَشَرٌ أُرِيدَ بِمَنْ فِي الْأَرْضِ أَمْ أَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدًا امরা জানি না জগৎবাসীর অমঙ্গলই অভিপ্রেত না তাহাদের প্রতিপালক তাহাদের মঙ্গল চান وَأَنَّا مِنَّا الصَّالِحُونَ وَمِنَّا دُونَ ذَلِكَ كُنَّا طَرَائِقَ قِدَدًا এবং আমাদের কতক সৎকর্মপরায়ণ এবং কতক ইহার ব্যতিক্রম আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী وَأَنَّا ظَنَنَّا أَن لَّن نُّعْجِزَ اللَّهَ فِي الْأَرْضِ وَلَن نُّعْجِزَهُ هَرَبًا এখন আমরা বুঝিয়াছি যে আমরা পৃথিবীতে আল্লাহকে পরাভূত করিতে পারিব না এবং পলায়ন করিয়াও তাহাকে ব্যর্থ করিতে পারিব না وَأَنَّا لَمَّا سَمِعْنَا الْهُدَى آمَنَّا بِهِ فَمَنْ يُؤْمِنْ بِرَبِّهِ فَلَا يَخَافُ بَخْسًا وَلَا رَهَقًا আমরা যখন পথ নির্দেশক বাণী শুনিলাম তাহাতে বিশ্বাস স্থাপন করিলাম যে ব্যক্তি তাহার প্রতিপালকের প্রতি ঈমান আনে তাহার কোন ক্ষতি ও কোন অন্যায়ের আশঙ্কা থাকিবে না আমাদের কতক আত্মসমর্পণকারী এবং কতক সীমা লঙ্ঘনকারী যাহারা আত্মসমর্পণ করে তাহারা সুচিন্তিত ভাবে সত্য পথ বাছিয়া নেয় অপরপক্ষে সীমা লঙ্ঘনকারী তো জাহান্নামেরই ইন্ধন وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا وهارا جدي شطو پتے پرتشتتو تاكتو وهارا در كامي پرچور باري بشنر بادتمي شمرد كوريتام لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربه يسلكه عذابا صعدا جد در آمي وهارا در كي پرتھا كوريتام جي بكتی تهار پتی پالو كي شارون ہوئی تي بیمو كوي তিনি তাহাকে দুঃসহ শাস্তিতে প্রবেশ করাইবেন এবং এই যে মসজিদ সমূহ আল্লাহরই জন্য সুতরাং আল্লাহর সঙ্গে তোমরা অন্য কাহাকেও ডাকিও না وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا আর এই যে যখন আল্লাহর বান্দা তাহাকে রাখিবার জন্য দণ্ডায়মান হইল তখন তাহারা তাহার নিকট ভিড় জমাইল قل انما ادعو ربي ولا اشرك به احدا বলো আমি আমার প্রতিপালককেই ডাকি এবং তাহার সঙ্গে কাহাকেও শরীক করি না قل اني لا املك لكم ضرا ولا رشدا বলো আমি তোমাদের ইষ্ট অনিষ্টের মালিক নই قل اني لن يديرني من الله احد ولن اجد من دونه ملتحدا বলো আল্লাহর শাস্তি হইতে কেহই আমাকে রক্ষা করিতে পারিবে না এবং আল্লাহ ব্যতীত আমি কোন আশ্রয় পাইব না ইল্লা বালাগাম মিন আল্লাহ ওয়া রিসালাতিহি ওয়া মান ইয়াসি আল্লাহ ওয়া রাসূলাহু ফা ইন্না লাহু নার জাহান্নাম খালিদিন ফিহা আবাদা কেবল আল্লাহর পক্ষ হইতে পৌঁছানো এবং তাহার বাণী প্রচারই আমার দায়িত্ব যাহারা আল্লাহ ও তাহার রাসূলকে অমান্য করে তাহাদের জন্য রইয়াছে জাহান্নামের অগ্নি সেখানে তাহারা চিরস্থায়ী হইবে যখন উহারা প্রতিশ্রুত শাস্তি প্রত্যক্ষ করিবে বুঝিতে পারিবে কে সাহায্যকারী দিক দিয়া দুর্বল এবং কে সংখ্যায় স্বল্প قل إن أدري أقريب ما توعدون أم يجعل له ربي أمدا بولو أمي جانينا تمادر كي جي پردستو تي داو هيا چه تاها كي آشنو نا آمار پتبالو كي هر جنو كنو ديرگو ميات ستير كوري بين عالم الغيب فلا يظهر على غيبه أحدا تيني أدرشت پوري گتا তিনি তাহার অদৃশ্যের জ্ঞান কাহারও নিকট প্রকাশ করেন না তাহার মনোনীত রাসূল ব্যতীত সেই ক্ষেত্রে আল্লাহ রাসূলের অগ্রে এবং পশ্চাতে প্রহরী নিয়োজিত করেন রাসুলগণ তাহাদের প্রতিপালকের বাণী পৌঁছাইয়া দিয়েছেন কিনা জানিবার জন্য রাসুলগণের নিকট যাহা আছে তাহা তাহার জ্ঞান গোচর এবং তিনি সমস্ত কিছুর বিস্তারিত হিসাব রাখেন।